এই গুরুত্বপূর্ণ আজিম ও শান মাহফিলের সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে দীনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এবং মাহফিলের শেষ প্রান্তে এসে আমি আপনাদের সাথে মিলিত হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে কয়েকটি সামান্য সংক্ষিপ্ত কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা অনেক হয়েছে, যেগুলো আলোচনা হয়েছে আমার পূর্বে আমাদের মাওলানা শেখ শফিকুল ইসলাম হাফেজাহুল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনাগুলো যদি আমরা সুন্দরভাবে আমল করি তাহলে আজকে রোয়াজ মাহফিলের জন্য এইগুলোই যথেষ্ট। এর অতিরিক্ত আর বেশি ওয়াজ মাহফিলের আলোচনা দরকার হয় না, কারণ ওয়াজ মাহফিল ছাড়া রাত শুনলাম বদরের নামাজের জামাতে নাই, তার থেকে অল্প ওয়াজ দিয়ে শুনলাম বদরের জামাত থাকলে ওনার সাথে আদায় করলাম, কোনটা ভালো? নামাজ নাই সারা রাত ওয়াজ শুনে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে আছে না? এই জন্য ওয়াজ কম আমল বেশি। আমরা আলোচনা শুনবো কম কিন্তু আমল করবো বেশি, এটাই হওয়া উচিত আমাদের মুমিনদের মূল তারবিয়ত, ওয়াজ মাহফিলের মূল শিক্ষা। আমি আমার ভাইদের প্রতি অনুরোধ করবো, বোনদের প্রতি অনুরোধ করবো, আমার আলোচনা বেশি দিকে যাওয়ার করবো না, আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করা হবে ইনশাআল্লাহ। সামান্য কয়েকটি কথাবার্তা বলে আমরা আলোচনা শেষ করে দিব, তো শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে বসার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। মেহমানদারি করা লাগবে না, মেহমানদারি কিভাবে করবেন? সবার বাড়িতে খাওয়াবে নিয়ে জি, আজকের মেহমানদারি হবে আলোচনা শেষ হওয়া পর্যন্ত আপনারা মাহফিলে বসবেন, যে কথাগুলো কোরআন সুন্নাহ থেকে বলা হবে এই কথাগুলো শুনবেন, এই কথাগুলো আমল করবেন, এটাই হলো আজকে মেহমানের মেহমানদারি। আমরা যে বিষয়টি আলোচনা করব আজকে যুব সমাজের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিল, আমাদের যুব সমাজ যদি ঠিক হয়ে যায় তো পুরো সমাজটা ঠিক হয়ে যায়। যুব সমাজ হলো একটা সমাজের চালিকা শক্তি, যে সমাজের যুব সমাজ ভালো সেই সমাজটা হয়ে যায় ভালো, যে সমাজের যুব সমাজের গণ্ডগোল সেই সমাজটা হয়ে যায় পুরা সমাজের গণ্ডগোল। এই জন্য আসামে গ্রামে যুবকদের নাম শুনেছেন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো যুবকের বর্ণনা বর্ণনা করেছিলেন সূরা কাহাফের মধ্যে, আসহাবুল কাহাফের ঘটনা, তারা সবাই কিন্তু যুবক ছিল না ঘোড়া ছিল, যুবক ছিল, ওই যুবকরাই আল্লাহর দিনকে হেফাজতের জন্য, দিন রক্ষার জন্য, ঈমান রক্ষা করার জন্য কওমে কোরবা থেকে বের হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে কিভাবে সম্মানিত করেছেন আমাদের সকলে জানা আছে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে নবুয়ত দিয়েছেন যুবক বয়সে না বৃদ্ধ বয়সে, যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন। নবীদের দাওয়াতে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন এরা যুবকেরা না বৃদ্ধরা? যুবকেরা। এই জন্য যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত দেখবেন আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তারা সবাই হলো যুব সমাজ। ঠিক আমাদের এই তুলাতলি কামারি কামদি যুব সমাজ, এই যুব সমাজ যদি হয়ে যায় মদিনার যুব সমাজ, এই যুব সমাজ যদি হয়ে যায় মক্কার যুব সমাজের মত, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাবাবে মক্কার মত, সাবাবে মদিনার মত, তাহলে দেখবেন এই এলাকা চেহারায় পাল্টে যাবে। সুবহানাল্লাহ। এই যুব সমাজের রোগগুলো নিয়ে আমি কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ, যে রোগগুলো আমাদের যুব সমাজকে বেশি বেশি ধরছে, এই রোগে আমাদের যুব সমাজ আক্রান্ত হয়ে যাচ্ছে। এই এই আলোচনাগুলো আপনারা শুনতে রাজি আছেন তো? এবং এগুলো সবার নজর লাগবে, শুধু যুব সমাজ না, কারণ যুব সমাজকে চালায় কারা? মুরব্বীরা, আমাদের ছেলে, আমাদের নাতি, আমাদের ভাই। তাহলে মুরব্বীদের জানা থাকলে রোগগুলো চিকিৎসা করতে সুবিধা হবে। আজকের যুব সমাজের এক নম্বর রোগ যেটা, রোগের আলোচনার আগে যুব সমাজের জন্য একটু দোয়া করেন, দোয়া করতে রাজি আছেন? মুরব্বীরা এখন আমাদের জন্য আগে দোয়া না করি, যুব সমাজের জন্য আগে দোয়া শুরু হয়েছে, যেহেতু মাহফিলের আয়োজন করছে যুব সমাজ, এদের জন্য আমাদের যুব সমাজের জন্য আগে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজের জন্য একটা দোয়া করেছিলেন, আমরা ওই দোয়াটা দিয়ে আজকে আলোচনা শুরু করব। قال الشاب يا رسول الله إذن لي بالزنا أكد النبي صلى الله عليه وسلم أكد جبا كشلو جبا كشلو يا رسول الله صلى الله عليه وسلم إذن لي بالزنا أما كزنا قرار بلي شر قرار أنو مطلين কত বড় দুঃসাহস রোগের নবী সাল্লাল্লাহু আলাইহি এসে কি বলে, আমাকে জানা করার পারমিশন দেন। সাহাবায়ে কেরাম এই যুবকটার দিকে চোখ বড় বড় করে তাকার, এই যুবকটা কত বড় বেয়াদব যুবক, যে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি এসে জানা করার জন্য অনুমতি চায়। সাহাবায়ে কেরাম লাল লাল চোখ বানাই গরম গরম চোখে তার দিকে তাকাইতেছে, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অর্ডার পাইলে সাথে সাথে যুবকটাকে টান মেরে ধরে নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বুঝতে পেরে বললেন, উদ্নু কারিবান, এই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, যুবকটাকে তোমরা কিছু বলিও না, আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। এটা না রহমতুল লিল আলামিন, যুবকটাকে কাছে নিয়ে আসো, আমি যুবকটার সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে সুন্দর করে জিজ্ঞাসা করলেন, ও যুবক, আতুহিব্বু লি উম্মিকা, তোমার মা কার সাথে জানা করো, বিচার করো, এটা তুমি পছন্দ করো কিনা? যুবক বলল, আল্লাহর কসম, আমার মা দুনিয়ার কোন মানুষের সাথে জানা করো, এটা আমি যুবক কখনো পছন্দ করি না, এমন কি কোন মানুষ যদি আমার মায়ের সাথে জানা করার জন্য আসে, ওই মানুষটাকে আমি কতল করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের সাথে কেউ জানা করো, এটা পছন্দ করো কিনা, তোমার কুকুর সাথে কেউ জানা করো, এটা পছন্দ করো কিনা, তোমার খালার সাথে কেউ জানা করো, এটা পছন্দ করো কিনা? যুবক বলে, আল্লাহর কসম, আমি কখনো এটা পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যুবক, তুমি যাদের সাথে জানা করার জন্য অনুমতি নিয়ে আসছ, ওই মেয়েটা হয়তো হতে পারে কারো বোন, হতে পারে কারো মেয়ে, হতে পারে কারো ফুফু, হইতে পারে কারো খালা, হইতে পারে কারো মা। তুমি যেমন তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে কেউ জানা করো, এটা তুমি পছন্দ করো না, তো ওই মানুষগুলো তো পছন্দ করে না, তার মেয়ের সাথে, তার খালার সাথে, তার বোনের সাথে কোনো মানুষ জানা করুক। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যুবকটা দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেল, যুবকের অন্তর খুলে গেল, যুবক বুঝতে পারলো আসলে আমি যে কাজটা করার জন্য অনুমতি চাইছি কাজটা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফির জামহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ফির জামহু, আরে আল্লাহ এই যুবকটা এই পর্যন্ত যত গুনাহ করেছে আল্লাহ গো সমস্ত গুনাহ যুবকটার মাফ করে দাও, সমস্ত গুনাহ মাফ করে দাও। যে সাহাবি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবি বলতেছেন সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। যুব সমাজকে সবাই মহিলার মত বানিয়ে দাও, এই এলাকার যুব সমাজকে সবাই মক্কার মত বানিয়ে দাও। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যুগ যত পরিবর্তন হয় নতুন নতুন চ্যালেঞ্জের আবির্ভাব হয়, এক এক নবীর যুগে এক একটা বড় বড় সমস্যা ছিল, কিন্তু এই নবীর উম্মতগুলো এমন এক সমাধান নিয়ে এসেছে সমস্ত সমস্যাগুলো এই নবীর উম্মতের ভিতরে একসাথে এসে গেছে। কোন কোন নবীর উম্মতের দোষ ছিল শুধু ওজনে কম দিত, আর তেমন বড় কোনো দোষ ছিল না। কোন বীর উম্মত ছিল বলতে দেখি, শুআইব আলাইহিসসালামের উম্মতরা ওজনে কম দিত। কোন কোন নবীর যুগে সমস্যা ছিল শুধুমাত্র জাদুর সমস্যা, কোন কোন নবীর উম্মতের যুগে সমস্যা ছিল মিথ্যা কথা বলার সমস্যা, এক এক নবীর যুগে এক একটা বড় বড় সমস্যা ছিল, কিন্তু এই উম্মতের মধ্যে সমস্ত সমস্যাগুলো একত্রিত হয়ে গেছে এবং নতুন নতুন তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে যুবকদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসে। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে না পারি তা আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এক নম্বর আমাদের যুব সমাজের সমস্যা হলো আমাদের যুব সমাজ আজকে তাওহীদ বুঝে না, কোনটা তাওহীদ কোনটা শিরক, অর্থাৎ আমাদের যুব সমাজের ইমানের সমস্যা। এক নম্বর সমস্যা কিছে কথা বলা না, এক নম্বর সমস্যা কিছে ইমানের সমস্যা, তাওহীদ কোনটা এটা বুঝে না, শিরক কোনটা এটা বুঝে না। ইমানটা হতে হবে শিরক মুক্ত, ইমান হতে হবে তাওহীদ ভিত্তিক, কিন্তু আমাদের যুব সমাজ বুঝে না কোনটা তাওহীদ কোনটা শিরক, এই জায়গায় আমাদের যুব সমাজের সমস্যা। এই জন্য আমাদের অনেক যুব সমাজকে দেখা যায় দুনিয়ার অসংখ্য শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু এটা যে শিরক এটা আমাদের যুব সমাজ বুঝে না। একটু আগে আমাদের ভাই আলোচনা করেছিলেন কিভাবে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শেরেক ডুবে গেছে, আমাদের অনেক যুব সমাজকে দেখি আমরা হাতের মধ্যে লাল সুতা লাগাই হাতে, ইদানিং বেশি দেখা যায় দেখছিলেন না, লাল রঙের সুতা একটা বান্দা পড়ে, লাল রঙের সুতা এটা কি জিনিস? ওই যুবককে জিজ্ঞাসা করার পরে যুবক বলে যে এটা এক বাবা দিছে, ওই বাবা বলে দিছে এই লাল সুতা যদি তোমার হাতে ভালো থাকে তাহলে কোন বিপদ আপদ মুসিবত তোমাকে গ্রাস করবে না। আল্লাহর জমিনে এমন কোন সুতা নাই যেই সুতা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। কিন্তু অনেক যুবকের হাতে আজকে দেখবেন লাল সুতা বাঁধা আছে, সমাজের একটু লক্ষ্য করলে রাস্তাঘাটে দেখবেন লাল সুতা একটা বাঁধা। একসময় হিন্দু যুবকদের হাতে বাঁধা থাকছিল, এখন দেখি আমাদের মুসলমান যুবকদের হাতে এই লাল সুতা বাঁধা থাকে। এই লাল সুতা বাঁধার কথা বিভিন্ন মাজারে বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় অনেকে লাল সুতার ব্যবসা করে, যুবকদের হাতে লাল সুতা লাগিয়ে দিয়ে আর টাকা পয়সা ইনকাম করে আর সেই কি কর্মকাণ্ড করে জীবন নির্বাহ করে। এই জন্য আমার ভাইয়েরা অনেক যুব সমাজকে আমরা দেখি ওই যুব সমাজ নামাজ পড়ে না, নামাজ থেকে গাফেল, তারপরে মনে করে সে মুসলমান, তার ইমান ঠিক আছে, এরকম যুব সমাজ আছে না? অনেক যুবক দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে তার কাছে নাই, মসজিদের কাছে আসে না, কিন্তু ইমান তার ঠিক আছে। আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত, নামাজ না পড়লে আমার ইমান খুব শক্ত। তোমরা নামাজ পড়লে কি হবে, তোমাদের ইমান দুর্বল, আমরা নামাজ না পড়লেও আমাদের ইমান খুব মজবুত। নামাজ পড়ে না ইমান কেমনে থাকে, ইমান খালি আছে না ইমান আরো মজবুত আছে, কারণ কি এই যুব সমাজ বুঝে নাই ইমান নামে জিনিস, এই জিনিস আনার পরে ইমান গ্রহণ করার পরে যে কোন সময় ইমান আবার চলেও যাইতে পারে। যেমন আপনি ওযু করছেন, ওযু কি চিরস্থায়ী কিনা? ওযু চিরস্থায়ী, একবার করছেন আর পাঁচ বছর করা লাগবে না এরকম নাকি? বা একবার করছেন সকালে মজার সময় এসা পর্যন্ত আর করা লাগবে না এরকম কিনা? এক ওয়াক্তের মধ্যে তো তিন চারবার ওযু রাখ আছে মানুষের হক মারি খাইলেও ইমান থাকে, মানে যত কিছু করো ইমান কোনদিন তার থেকে যায় না। বাংলাদেশের যুবকদের ইমান এত শক্ত, দুনিয়ার সব খারাপ কাজ করলেও ইমান কিন্তু আমাদের দেশের যুব সমাজ ইমানকে ওয়ারিসি সম্পদ মনে করে, এই জন্য তাদের ইমান আজ পায় না। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, প্রথম নম্বরে আমাদের সমস্যা ইমানের সমস্যা, ইমানের ভিতরে শিরকের রোগ ঢুকে গেছে, ইমানের ভিতরে কুফরের রোগ ঢুকে গেছে, ইমানের ভিতরে নেপাকের রোগ ঢুকে গেছে, ইমানের ভিতরে বক্রতা জারিলের রোগ ঢুকে গেছে, ইমানের ভিতরে শাককের রোগ সন্দেহের রোগ ঢুকে গেছে। অনেক রোগে আক্রান্ত আমাদের ইমান। এজন্য আমাদের যুব সমাজকে মসজিদের দ্বারের কাছে পাওয়া যায়, এবং আমাদের যুব সমাজ মনে করে বুদ্ধিমান, মসজিদের ভিতরে গরু ঢুকছে, ইমাম সাহেব অত্যন্ত কোন বিরাকলের গরু মসজিদে ঢুকছে, এই বিরাকল তার গরুটা বাড়া দেয় না কেন? গরু দৌড়াইতে দৌড়াইতে ওই গরুর মালিকের বাড়িতে যায় পৌঁছে, গরুওয়ালাকে খুঁজে পাওয়া গেল। ইমাম সাহেব খুব বকাবকি করলেন, তোমার গরু কেন মসজিদে যায়, তুমি কি করো, তোমার গরুটা পাহারা দাও না কেন, তোমার গরু কেন মসজিদে ঢুকলো, তুমি কোথায় ছিলে, তুমি এত বড় বিড়াল হবে, এত বড় বিড়াল। ওই গরুর মালিক বলে, হুজুর আমাকে আপনি কোনদিন আপনার মসজিদের দ্বারের কাছে দেখছেন কিনা? আমি বুদ্ধিমান হওয়ার কারণে কোনদিন মসজিদের দ্বারে আপনি দেখছেন? গরু তো বোকা, গরু বুঝে নাই, এই জন্য গরু আপনার মসজিদে ঢুকে গেছে, কিন্তু আমি কিন্তু খুব বুদ্ধিমান, আমি কিন্তু খুব সালা, এই জন্য মসজিদে তার কাছে যাই না। হুজুর মাফ করে দিবেন, আমাদের দেশে অনেক ভাই মসজিদে যায় না, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, যারা বোকা তারা মসজিদে যায়, তারা নামাজ পড়ে, সহজ সরল বোকা মানুষ মিথ্যা কথা যে বেশি বলতে পারে সে নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে, আমার সম্মানিত কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বেশি কোন বিষয়ে আলোচনা এসেছে বলতে কি? কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বেশি যে আমলের আয়াতে কারীমা এসেছে সেই আমলটা হলো সালাত, সেই আমলটা হলো নামাজ। কোরআন কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো, নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো, তাহলে সবচেয়ে বেশি যে ইবাদতের যে আমলের কথা আছে যুব সমাজ সেই আমল করে নিচ্ছে। এরপরে দেখেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে ওই আমলটার নাম কি? সর্বপ্রথম যে আমলের হিসাব দিতে হবে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে সফল হয়ে যাবে। নামাজের বিষয় যদি ঠিক হয় সব ঠিক, আমার যুবক ভাইরা জীবনে যেই পেশা অবলম্বন করো, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, কিন্তু জীবনে কোনদিন নামাজ থাকবে না। নামাজ ছেড়ে দিবে নিশ্চিত জাহান্নামে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুতাসসিরের মধ্যে বলেছেন, জাহান্নামে যাওয়ার বড় বড় চারটি কারণ আছে। ওই চারটি কারণের মধ্যে এক নম্বর কারণটা হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণটা হলো মুসাল্লি না হওয়া, নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ। আমার অনেক মা বোনেরা আছেন, দেখা যায় নিয়মিত নামাজ পড়েন না, এরকম মা বোন আছে না? আমার মা বোনদেরকে বলবো, মৃত্যু পর্যন্ত জীবনে কোনদিন নামাজ পড়বেন না, ফজরের নামাজ আটটা বাজলে পড়বেন না, ফজরের নামাজ ফজরের ওয়াক্তেই পড়বেন, আসরের নামাজটা আসরের ওয়াক্তেই পড়বেন, মাগরিবের সাথে মিলাই পড়বেন না। আমাদের অনেক মা বোন রাত দুইটা তিনটা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে, আপনাদের সাথে কারণ আছে, আপনাদের সাথে কারণ আছে, তাহলে বোঝা যায় স্টার বাংলা, স্টার প্লাস, সি বাংলা সব আছে নাকি? আছে, মাশাআল্লাহ, এই যে সব আছে, তাহলে বোঝা যায় আমাদের সম্মানিত মা বোনেরা রাত্রে দুইটা তিনটা চারটা পর্যন্ত বসে বসে এগুলার সিরিয়াল গুলো দেখতে থাকে। আজকে পরে কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আগে সকালবেলা আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নানিরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে তারা ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়ে এক পৃষ্ঠা হোক, দুই পৃষ্ঠা হোক, তিন পৃষ্ঠা হোক, কোরআনে কারিম তেলাওয়াত পড়তেন। ছেলেমেয়েদেরকে ঘুম থেকে তুলে দিতেন, তুলে ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করার জন্য বলতেন। প্রত্যেক ঘরে থেকে সকালবেলা কোরআন কারিমের তেলাওয়াত আওয়াজ বাইরিত, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আমার গুরু বিদেশ থাকে বলতো না এরকম, কিন্তু আজকে সকালবেলা দেখবেন এই গ্রামে মানুষ আছে কি না এটা বোঝা যায় না। মনে আছে এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না, মসজিদে পনেরো জামাতে মুসল্লি পাওয়া যায় একজন দুজন সর্বোচ্চ এক কাতার। যে এলাকায় মুসল্লি সবচেয়ে বেশি ওই এলাকায় এক কাতার করতে কষ্ট হয়, যে এলাকায় মুসল্লি কম ওই এলাকায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া তিন নম্বর কোন মুসল্লি নাই, ফজর নামাজ মুসল্লি নেই। কিন্তু ওই গ্রামে সবার আবার ইমান আছে, সবাই কিন্তু পাক্কা ইমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদাল সালাতে আলাল মুনাফিকিন সালাতুল আশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো এশার নামাজ আর ফজরের নামাজ। ফজরের নামাজে নাই বুঝবেন আপনি মুনাফিক হয়ে গেছেন, এশার নামাজে নাই মনে করবেন আপনি মুনাফিক হয়ে গেছেন। কিন্তু আমরা এশার নামাজেও নাই, ফজরেও নাই, যোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, তারপরেও কিন্তু আমাদের ইমান ঠিক আছে, তারপরেও ইমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ইমান শব্দ দিয়ে কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় বলেন, মামা কানাল্লাহু লিইয়া ইমানাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইমান নষ্ট করতে চান না, এখানে ইমান অর্থ সালাত নামাজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে নামাজকে ইমান শব্দ দিয়ে বলছেন, অর্থাৎ নামাজ আর ইমান একসাথে গাথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। ঈমানদার আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো, ঈমানদার কোনদিন নামাজ ছাড়ে না, মুশরিক নামাজ ছেড়ে দেয়। আমার দেশের ভাইয়েরা, নামাজ ছেড়ে দিয়ে মুসলমান থাকে। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, সিরিয়াল বন্ধ করেন, কবর গিয়ে বছর পে বছর আপনি হাজার হাজার বছর ধরে শুয়ে থাকতে পারবেন। কিন্তু দুনিয়াতে একটু কম ঘুমান, দুনিয়াতে একটু ঘুমকে হারাম করেন, সকালবেলা ফজরের সময় একটু উঠে যান, ফজরের সময় উঠে ফজরের নামাজটা ঠিক টাইমে আদায় করেন, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য ডাকি চলেন, এবং তাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের ব্যবস্থা করেন। ছোটবেলায় মুক্তবে একবার কোরআন তেলাওয়াত শিখছে, এখন যুবক বয়সে ভুলে গেছে। অনেক যুবক আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, কারণ তেলাওয়াতে বন্ধ করে দিছে, কোরআন তেলাওয়াত থাকবে কিভাবে? অনেক যুবক দেখবেন ছোটবেলায় মুক্তবে কোরআন শিখছে, এখন কোরআন তেলাওয়াত করতে পারে না, কারণ কোরআন তেলাওয়াতে করে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোরআন যতদিন তোমার সাথে থাকবে, দুনিয়াতে ইজ্জত সম্মান সবকিছু তোমার সাথে থাকবে। কোরআন নাম হলো কারীম, কোরআন হলো সম্মানওয়ালা কোরআন, কারামতওয়ালা কোরআন। দুনিয়াতে যতদিন মানুষ কোরআন নিয়েছিল, ততদিন জমিনে মুসলমান সম্মানিত ছিল। যখন মুসলমান কোরআন ছেড়ে দিছে, তখন মুসলমানের উপরে দুনিয়ার আযাব গজব লাঞ্ছনা নেমে এসে গেছে। আজকে দুনিয়াতে সারা দুনিয়াতে মারিতে কারা? সিরিয়ার অবস্থা আপনারা এখন দেখতেছেন, সিরিয়ার মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে, মিয়ানমারে আমাদের পাশে মিয়ানমারের ভাই বোনেরা কিভাবে নির্যাতিত হয়েছে, এই সব কিছু মূলে হলো কোরআন ছেড়ে দেওয়া। আমাদের সম্মানের যে মাধ্যম কোরআন, সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যুব সমাজ, প্রথম নম্বরে তোমার ইমানটাকে ঠিক করো, কারণ ইমানের মতো মূল্যবান সম্পদ জমিনে আর দ্বিতীয় কিছু নাই। দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যাবেন কবরে, কি নিয়ে যাবেন বলতো দেখি? জানাজার নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। আরে আল্লাহ, দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিও। তারা দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যেতে চায়? ইমানটা নিয়ে যেতে চায়। তো ওই ইমানে যদি গণ্ডগোল হয়, তো নিয়ে আর যাবে কি? নিয়ে যাওয়ার মতো আর কিছু নেই। এই জন্য আমার যুব সমাজকে বলবো, প্রথমে ইমানের তিনটা উসুল শিখতে হবে, ইমানের আরকান আকাম শিখতে হবে, ইমান মর্মের কারণ শিখতে হবে, তাহলে বোঝা যাবে আমার ইমানটা আছে কি নাই। যে ইমান আছে, এই ইমান আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে কিনা, কারণ ইমানের পাওয়ার যদি এত কমে যায়, ইমানের শক্তি যদি এত দুর্বল হয়ে যায়, ফজরের নামাজের সময় আমাকে ঘুম থেকে টান তুলতে পারে না। যে ইমান আমাকে ফজরের নামাজের জন্য টেনে তুলতে পারে না, যে ইমান আমাকে সামান্য একটু দূরত্বে মসজিদে নিয়ে আসতে পারে না, আল্লাহ কসম, ওই ইমান হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারবে না। ওই ইমান এত দূরও যদি হয়, যে ইমান মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, ইমানটাকে বিশুদ্ধ করতে হবে, ইমানটাকে শিরক মুক্ত করতে হবে, ইমানটাকে কুফর মুক্ত করতে হবে, ইমানটাকে নেফাক মুক্ত করতে হবে। বর্তমানে আমার যুব সমাজের এটা এক নম্বর সমস্যা। আজকে মুসলমান দেশে বৃদ্ধাশ্রম নামের বুড়ে বুড়িদেরকে রাখার জন্য জায়গা করা হয়েছে, নাম শুনছে বৃদ্ধাশ্রম, নাম শুনছে মানুষ করে গড়ে তোলে। আর সেই মা বাবা বৃদ্ধ বয়সে আসার পরে ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকে বাংলাদেশেও অনেক মা বাবা বৃদ্ধাশ্রমে অবস্থান করতেছে, শেষ জীবনে নিজের বাড়িতে নিজের ঘরে মা বাবার জায়গা হয় না, মা বাবা গিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। ও যুবক তুমি চিন্তা করে দেখো, ছোটবেলায় শৈশবে একটা সন্তানকে মা বাবা লালন পালন করার জন্য কি অবস্থান করছে। আমার জনসমাজ দেখো, দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত তোমার মা তোমাকে কেমন করে পেটে গর্ভে ধারণ করেছিল, কত রাত্রি তোমার মা তোমাকে নিয়ে ঘুমবিহীন রাত্রে যাপন করছে, রাত্রে গভীরে করে সবাই ঘুমাইছে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে হঠাৎ করে মোটর দিয়েছ, সবাই ঘুমায় মায়ের ঘুম ভেঙে গেছে, ঘরে সবাই ঘুমাইছে কিন্তু মা তোমাকে জাগ্রত রেখে ঘুমায় নাই, মা তোমাকে রাতের মধ্যে কয়বার তোমাকে খাওয়াইছে, মা একটু পরেই ডানে বামে তাকাই হঠাৎ করে সন্তানের দিকে তাকাই, ঘুমটা মাঝে সাথে সাথে তোমার দিকে তাকাইছে, শিশুর দিকে তাকায়, মা তাকায় দেখে আমার বাচ্চাটা আমার সন্তান তাকে নিয়ে আসে, এইভাবে এত এত যত্ন করে যে সন্তানকে মা বাবা লালন পালন করলো, ওই মা বাবাকে কেমন করে যুব সমাজ বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এমনকি কিছুদিন আগে আমরা দেখেছি একজন বৃদ্ধ মানুষ বাবা হাসপাতালের মধ্যে মারা গেছে, মারা যাওয়ার পরে হাসপাতাল থেকে ফোন করছে, আপনার বাবা মারা গেছে, আপনার বাবার লাশটা নিয়ে যান, ছেলে ফোনের মধ্যে বলতেছে আমার সময় নাই, আমার মিটিং আছে, আমার বাবাকে আঞ্জুমানে মফিজুল ইসলামকে দিয়ে দেন, আমার বাবাকে তারা ব্যবহার ইসলাম হিসাবে দাফন করে দিবে, তোমাকে তোমার মা বাবা এই জন্য নামকরণ করছিল যে বাবা শেষ বয়সে ব্যবহার ইসলাম হিসাবে দাফন করে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আব্বা আম্মা বিরাট গনিমত, বিরাট নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত, মা বাবার খেদমত যত বেশি করতে পারবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তত বেশি পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, রাদাল্লাহু ফি রাদাল ওয়ালিদে ওয়া সুখতুল্লাহি ফি সুখতিল ওয়ালিদে, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট আছে মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট আছে, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট। অনেক অপমান হয়ে গেছে, মা বাবার জন্য ভালো একটা ফল কিনে না, এক কেজি আঙ্গুর কিনে না, আপেল কিনে না, বেদানা কিনে না, কিছুই কিনে না, কিন্তু কেজি কেজি ফল মূল নিয়ে অনেক বাবার কাছে অনেক দরবার চলে যায়, বিশ্বাসী বুজুরের কাছে যায়, নিজের মা বাবাদের না খাওয়াই, দুনিয়ার যত ওলি যত বুজুর্গ যত বিশ্বাসী খাওয়াও, কিন্তু তোমার জান্নাত নসিব হবে না। তোমার মা বাবাই সবচেয়ে বড় পীর, মা বাবাই সবচেয়ে বড় আল্লাহর ওলি। আগে তুমি তোমার মা বাবাকে ইচ্ছা মতো মা বাবার যতক্ষণ খাইতে পারে তোমার মা বাবাকে সেভাবে খাওয়ার ব্যবস্থা করো, তারপর তুমি আলেম আমাদেরকে খাওয়াও, দিনদার মানুষকে খাওয়াও, কোন অসুবিধা নাই। কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়, অনেক যুবক মা বাবাকে বাদ দিয়ে কাজ করে। মা বাবা আদর্শ মজবুত কিনে না, শ্বশুর বাড়িতে যাওয়া আশ্রম হয় 10 কেজি 20 কেজি ফল কিনে নিয়ে যায়, এরকম যুবক আছে আছে না? মা বাবাকে খাওয়ায় না, শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আমার বাড়ি শ্বশুর বাড়িতে নিতে আমি হিসেব করছি না, আপনার জান্নাতটা কোথায়? মা বাবার মায়ের নিচে। এই জন্য যুব সমাজ, মা বাবার প্রতি মনোযোগী হও, মা বাবার খেদমত বেশি বেশি করো। বিভিন্ন ধরনের মাদকের খাওয়া আজকে পুরো বাংলাদেশ মাদকের সাগরে ভাসছে। والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الله رب العالمين بل هي من دار نيتشاي مور جوا اقول اقول رجس اقول اقول نباك من عمل الشيطان মুসলিম যুবক মুসলমানের সন্তান মদ পান করে, আল্লাহ মদ খায় কারা? কথা বলা লাগে এমনকি যে সমাজের মধ্যে মদ বেড়ে যায়, মাদক শক্তি বেড়ে যায়, ওই সমাজের মধ্যে দুনিয়ার বিভিন্ন রকমের অনাচার সংঘটিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কারণ মদ যে পান করে মদ একা থাকে না, মদের সাথে আরো বিভিন্ন অপরাধ জড়িত হয়ে যায়, মদ পান করার পরে সেখানে অশ্লীলতা বেড়ে যায়, মদে আসক্ত হয়ে পড়ে ওই সমাজ আস্তে আস্তে ধ্বংসে চলে যায়। আমার সম্মানিত বোনেরা, আজকে যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করলে আখেরাতে সে কোন ধরনের পানি আল্লাহর কাছ থেকে পাবে না। আখেরাতের কোন শরাব কোন পানীয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের জোশ খাওয়াবেন, ওই জোশটার নাম হলো তিনাতুল খাবাল। জোশটার নাম কি? তিনাতুল খাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মদপান করে, যে ব্যক্তি মাদকাসক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ওই লোকটাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল নাম তো জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনাতুল খাবাল হলো উসারাতু আহলিন নার আওয়াজিল কো আহলিন নার। এই জুসটা হলো ওই তিনাতুল খাবাল হলো জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীদের শরীর থেকে যেই পুজ রক্ত গলিত পদার্থ বের হবে এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বোতলে ঢুকাইবেন। বোতলে ঢুকাই এই জুসটা জাহান্নামীদেরকে এবং যারা মদপান করত দুনিয়াতে ওই ব্যক্তিদেরকে পান করানো হবে। এই তিনাতুল খাবাল নামক এই বিষাক্ত এই জাহান্নামীদের ফুস রক্তের এই পানীয়টা আল্লাহ পাক মদপানকারীদেরকে খাওয়ায়। তাহলে একজন মুসলমান যুবক মদপান করতে পারে না? তিন ব্যক্তি এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। এক ব্যক্তি হলো আল্লাহ, যে ব্যক্তি মা বাবার না প্রমাণ সন্তান, মা বাবার খেদমত করে না, মা বাবা দেখাশোনা করে না, মা বাবার পরিচর্যা করে না, ওয়া মুদমিনুল খামরে। দুই নম্বর হলো যে মদ পান করে, মদ পান করে, এই লোকের দিকে আল্লাহ পাক আমাদের তাকাবে না। ওয়াল মান্নান বিমা আতা, যে ব্যক্তি মানুষকে দেওয়া করে ঘোটা দে, যে ব্যক্তি মানুষকে দিয়ে কিছুদিন পরে ঘোটা দেওয়া শুরু করে, এই লোকের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এখানে তিন ব্যক্তির মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো যারা মদ পান করে মাদক সেবী। মদ পান করাও হারাম, মদের ব্যবসা করাও হারাম, মদের যত রকমের সামগ্রী আছে এটার সাথে সম্পৃক্ত দশ প্রকারের লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মদ বানায়, যে মদ পরিবেশন করে, যে মদ বহন করে, মদের সাথে যত লোক সম্পৃক্ত থাকে সমস্ত লোকের উপর আল্লাহ লানত। তাহলে আমার যুব সমাজের বড় ধরনের আজকে একটা সমস্যা হলো মাদকাসক্তির সমস্যা, মদ পানের সমস্যা। এই সমস্যা আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিদিন 30 লক্ষ বোতল বাংলাদেশের চতুর্দিক দিয়ে বাংলাদেশে ঢুকে লক্ষ লক্ষ ট্যাবলেট প্রতিদিন বাংলাদেশে আসে। এই ট্যাবলেট আর বোতল আমার দেশের যুবকদের পেটে যায়, অন্য দেশের যুবকদের পেটে যায়, খালি হিন্দু সন্তানদের পেটে যায়, মুসলমান যুবকদের পেটে যায়, যুবতীদের পেটে যায়। এই জন্য আমার ভাই বোনদেরকে, যুবক ভাইদেরকে অনুরোধ করবো, আজকে আমাদের আলোচনা হলো যুব সমাজকেই, যুব সমাজকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে মদ ছেড়ে দিন, মদের সাথে সম্পর্ক পরিহার করুন, মাদককে না বলুন, মাদকের সাথে যত সম্পর্ক সব সম্পর্ক ছিন্ন করুন। যদি নিজের ঈমান বাঁচাইতে হয় জান্নাত পাইতে হয়। যুব সমাজের বড় সমস্যা, যুব সমাজ আজকে বিভিন্ন অশ্লীলতার সাথে জড়িত হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি ইফতিজিং দর্শন, বিভিন্ন রকমের অশ্লীলতা কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে লক্ষ্য করে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক খবরদার খবরদার, জেনা তো করবা না, করবা না, জেনার দ্বারা কাছে যাবে না, জেনা তো করা যাবেই না, জেনার কাছে কিনারা যাইও না। কাছে কিনারা বলতে খবরদার জেনা করবো না, কিন্তু রাত্রে ১২টার ভয়ে মোবাইলে কথাও বলিও না। মনে করবে যে কথা বলতেছি, অসুবিধা কি? ওই কথাই তোমাকে আস্তে আস্তে জেনার দিকে টেনে নিয়ে যাবে। হোটেল রেস্টুরেন্টে পার্কে একাকী ঘোরাফেরা করিও না, অভিভাবকবিহীন কোন ছেলে মেয়ে যুবক যুবতী ঘোরাফেরা করিও না। এটার দ্বারা আস্তে আস্তে তোমাকে জেনার দিকে ব্যভিচারের দিকে নিয়ে যাবে। আমাদের যুব সমাজের বড় একটা সমস্যা হচ্ছে বিজাতীয় কৃষ্টি কালচারের সংস্কৃতির অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুসলমানদের জন্য হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারা মুশরিকদের কৃষ্টি কালচারে যদি মুসলমান সন্তানেরা অভ্যস্ত হয়ে যায়, বিজাতীয় কালচার যদি অনুসরণ করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য বন্ধ করে দেওয়া হয়। আজকে আমাদের যুব সমাজ বিজাতীয় কালচার পছন্দ করে। অনেক যুব সমাজ দেখেন মাথার চুল কাটে কার মতো, বিজাতিদের মত রাখে না, দাড়ি রাখে বিজাতীয় কালচারে, চুল কাটে বিজাতীয় কালচারে, হাফ প্যান্ট পরে পরে ঘুরে এই জাতীয় কালচার এগুলো আছে না নাই? এগুলা কার সংস্কৃতি? বিজাতিদের, মুশরিকদের, কাফেরদের, মুনাফিকদের, এগুলো মুসলমানের কালচার? আজকে দেখা যায় লিখতো কি ডিম খাইবেন প্রতিদিন, তারপরে মাংস খাইবেন, মাছ খাইবেন, এটা খাইবেন, খালি খাইবেন। এখন ডাক্তারের কাছে গেলে প্রথমে যদি খবরদার এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না, কি বল? এক সময় মানুষ না খেয়ে না খেয়ে মারা গেছে, এখন মানুষ বেশি খেতে খেতে মারা যায়। এখন যত রোগ আছে সব বেশি খাবার রোগ, কম খাবার রোগ নাই, যত রোগ সব বেশি খাবার রোগ, যত ডায়াবেটিস, যত প্রেশার, যত রকমের রোগ বেশি খাবার রোগ, কম খাবার রোগ নাই, রোগ সব কি বেশি খাবার রোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দিয়েছেন, আল্লাহ পাক যখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমরা এখন বিজাতীয় কালচারের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। দেখা যায় আমাদের সমাজে এখন বাড়তে বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, মুসলমান বিয়ে শাদীর অনুষ্ঠান, সেখানে মহা ধুমধামে গান বাজনা বাজে। আপনাদের দেশে বিয়ে শাদীতে গান বাজনা বাজে? গান বাজনা কি মুসলমানের সংস্কৃতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউ শায়াতিন, এটা শয়তানের বাদ্যযন্ত্র। মুসলমানদের বিবাহ একটা পবিত্র ইবাদত, এই পবিত্র ইবাদতের ভিতরে শয়তানি বাদ্যযন্ত্র এনে গান বাজনা এনে ওই পবিত্রতা নষ্ট করে দেওয়া হয়। গাই হলুদের নামে বিজাতীয় কৃষ্টি কালচার এবং গান বাজনা বিভিন্ন রকমের গান বাজনার অনুষ্ঠানে আয়োজন, এই সব বিজাতীয় কালচার মুসলিম যুবকদের রন্ধ্রে ঢুকে পড়তেছে। যখন এই বিজাতীয় কালচারকে পছন্দ করে তখন ইসলামী কালচার তাদের কাছে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না। এইসব সমস্যা যুব সমাজের বড় বড় সমস্যা। আজকের যুব সমাজ, আমার যুব সমাজরা দেখা পায় সমাজের মানুষ বিপদগ্রস্ত সেদিকে তাকায় না, সমাজে আশেপাশে কত মানুষ অসহায়, কত মানুষ অসুস্থ, কত মানুষ বিপদে আছে, যুব সমাজের কাজ হলো এদেরকে দেখাশোনা করা। কিন্তু আমাদের যুব সমাজ আজকে এইসব কাজে দেখা যায় না, সমাজ কল্যাণমূলক কোনো কাজে দেখা যায় না, সমাজের উন্নয়নে কোনো কাজে দেখা যায় না। দেখা যায় যুব সমাজ মদ গাঁজা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। এইভাবে চলতে থাকলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। এই যুব সমাজকে এই মাদক থেকে, সন্ত্রাস থেকে, জঙ্গিবাদ থেকে, এই সকল অপরাধ থেকে যুব সমাজকে উদ্ধার করতে হবে। যদি এই সমাজ বাঁচাতে হয়, ঈমান বাঁচাতে হয়, দ্বীন বাঁচাতে হয়, তা আগে কাদেরকে বাঁচাতে হবে? যুব সমাজ বাঁচাতে হবে। যুব সমাজ বাঁচাইলে ঈমান বাঁচবে, দেশ বাঁচবে, জাতি বাঁচবে, সমাজ বাঁচবে। এই জন্য আমার ভাইয়া এবং আমার বোনেরা, আমার যুব সমাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সবচেয়ে বেশি মূল্যায়ন করেন এবং তাদেরকে এই বিজাতীয় কৃষ্টি কালচার থেকে বিমুখ করে কোরআন সুন্নাহর আখলাকের দিকে, ইসলামের সৌন্দর্যের দিকে তাদেরকে নিয়ে আসেন। আমাদের এই ব্যর্থতা আমরা তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারি না। ইসলামের সৌন্দর্য তুলে না ধরতে পারার কারণে তারা আজকে বিজাতীয় কালচারকে সুন্দর মনে করতেছে, ইহুদিদের কালচার সুন্দর মনে করতেছে, খ্রিস্টানদের কালচার সুন্দর মনে করতেছে। যদি আমরা ইসলামের কালচার সুন্নতি আদর্শ তাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে তারা বিজাতীয় কালচারকে সুন্দর মনে করত না। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আলোচনা আর বেশি দীর্ঘায়িত করবো না, রাত যতটুকু হয়েছে আর বেশি করে আলোচনা করে আমরা রাত দীর্ঘায়িত করবো না। আমরা যে সামান্য কিছু আলোচনা করেছি এগুলোই যদি আমরা আমল করি আজকের ওয়াজ মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় দেখা যায় যে কন্ট্রাক্ট করে, চুক্তি করে আমাদের সম্মানিত ওয়াইজ একরাম বক্তারা আলোচনা করেন, ওয়াজ করেন, এটা কতটুকু শরীয়ত সম্মত? আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলে ইত্তাবিউ, তোমরা ওই সকল উলামায়ে কেরামদেরকে ইত্তেবা করো, তাদের কথা মানো, তাদের কথা শোনো, তাদেরকে ইত্তেবা করো। মা লা ইয়াসআলুকুম আজরা, যারা দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো উজরত কামনা করে না, যারা দাওয়াত দিতে গিয়ে তোমাদের কাছ থেকে কোন ধরনের বিনিময় উজ্র কামনা করে না। ওয়াহুম্মুতাদুন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। কিন্তু আমাদের অভ্যাস সব জায়গায় গন্ডগোল, বক্তা যেমন গন্ডগোল শ্রোতারও গন্ডগোল আছে, গন্ডগোল এক জায়গায় না, গন্ডগোল দুই জায়গায়। দেখা যায় যে সকল ওলামায়ে কেরাম কন্ট্রাক্ট করে না, চুক্তি করে না, আমরা তাদের ওয়াজ তাদের কথাবার্তা শুনি না। আর যারা চুক্তি করে 1,00,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা, তাদের কথা শোনার জন্য দেখবেন যে এই মাঠে জায়গা হবে না। দোষ তো তাদের না, দোষ তো আমাদের। আমরা দেখা যায় যে ওই কিচ্ছা কাহিনী, মিথ্যা গল্প গুজব ওইগুলো একটু রংডং করে সুন্দর করে বলতে পারলে আমরা এবার ওইগুলোর পিছনে দৌড়াতে শুরু করি, ওগুলো শোনার জন্য আসি। আমাদেরও এখলাস নষ্ট হয়ে গেছে, আমাদের বক্তাদেরও এখলাস নষ্ট হয়ে গেছে। এই জন্য আগে দেখতেন পুরো এলাকার মধ্যে ওয়াজ মাহফিল হতো 1-2টা, কিন্তু ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে কত কষ্ট করে আসতেন, গরুর গাড়িতে করে, তারপরে নৌকায় করে, বিভিন্ন ভাবে এসে সামান্য কিছু কথা বলতেন, আল্লাহ পাক এই কথার বরকতে ওই এলাকায় হেদায়েত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কত মানুষ তাদের কথা শুনে সুদ ছেড়ে দিছেন, ঘুষ ছেড়ে দিছেন, তারপরে দাঁড়ি রেখে দিচ্ছেন, নামাজি হয়ে গেছেন, পদ্মাশীল হয়ে গেছেন। আজকে আমাদের দেখেন গ্রামে গ্রামে কত ওয়াজ মাহফিল, রাতকে রাত ওয়াজ মাহফিল চলতেছে, এতে একটা নামাজিও বাড়ে না, একটা দিনদার বাড়ে না, একটা বক্তা বাড়ে না। না বাড়ার কারণ কি? তাসির হয় না কেন? আমাদেরও গণ্ডগোল, আপনাদেরও গণ্ডগোল, দুই জায়গায় ক্লাস নষ্ট হয়ে গেছে। এই জন্য যারা এরকম কন্টাক্ট করে আপনারা তাদেরকে আনবেন কেন? দোষ তো আপনাদের। ইসলামে এরকম কন্টাক্ট করে চুক্তি করে ওয়াজ করা জায়েজ না, এটা হারাম। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম বলে এটা তো ব্যবসা না, এটা ফ্যাশন না। পৃথিবীর এমন কোন নবী আসেন নাই যেই নবী এরকম ওয়াজ করে করে টাকা আসেন, এরকম কোন নবী আসছে না। একজন সাহাবী কোন জায়গায় আল্লাহর দিনের দাওয়াত দিতে গেছেন, দাওয়াত দিতে যায় তাদেরকে বলছেন আমার জন্য আগে 50,000 টাকা রেডি করে রাখবে, এরকম বলছেন। এরকম কোন সাহাবী ছিলেন? বরং ওই এলাকার ভাইয়েরা কত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করেন, সেখানে গরিব মানুষ, শ্রমিক, মেহনতি মানুষ তারাও টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। আর ওই গরিব মানুষের টাকা নিয়ে আমরা হেলিকপ্টার সাজাই, হেলিকপ্টার বক্তা সাজি, তারপরে 1,00,000 টাকা কন্ট্রাক্ট করে একটু দিতে বেশ কমেছে, তাও আবার মাহফিলে বলে কি কয় বেটা 10,000 টাকা দিয়ে আমরা কিনে বলেছ, 1,00,000 টাকা দিয়ে তো আমার সিরিয়াল পায় না, এরকম আছে না? আরে এই আগে 10,000 টাকা দিয়ে দাও, মাহবিলের 1 সপ্তাহ আগে 70,000 টাকা পাঠিয়ে দাও, মাহবিলের দিন বাকি 20,000 টাকা দিয়ে দাও। দেখা যাচ্ছে আমরা নিয়ে আসতেছি, ওই 1,00,000 টাকা দিয়ে তাদেরকে আনতেছি আমরা, আমরা তাদেরকে আনবো কেন? আল্লাহ তাদের কথার মধ্যে কোনো হেদায়েত রাখে না, তারা এটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করছে, এটা ধর্ম ব্যবসায়ী, এটা দিন নিয়ে ব্যবসা করতেছে। তবে আবার এই কথা আছে, একবার কিছু দিবেন না, আমার এত কষ্ট করে যখন আরাম আসতেন আলোচনা করছেন, বলেন তো না কিছু দিব না, খালি এত বিদায় করে দিলেন, এইরকমও করা যাবে না। কারণ তার তো পরিবার পরিজন আছে, সংসার আছে, তাকে কিছু হাতিয়ে দিবেন যেটা আপনাদের পক্ষে সম্ভব। হাতিয়ে দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু ওই রকম দাম দর করে কন্ট্রাক্ট করে যেসব বক্তারা যেসব ওয়াইজারা আছেন তাদের ধারে কাছে যাবেন না। ওই ওয়াজের দরকার নাই, বলে এত টাকা এত দামি ওয়াজ আমাদের দরকার নাই, ওই দামি ওয়াজ দুনিয়াতেও পাবলাম না আখেরাতেও পাবলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করুন। এই পর্যন্ত আজকে মাহফিলে যতগুলো আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। আল্লাহ পাক এই গ্রামের সকল ভাই বোনদের উপর রহমত নাযিল করুন, আল্লাহ পাক সকল ভাই বোনদেরকে কবুল ও মঞ্জুর করুন, এই এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করেন, এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক নামাজি বানিয়ে দিন, সবাইকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন, আমাদের মুরব্বীদেরকে আল্লাহ পাক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মতো মুরব্বী বানিয়ে দিন, আমাদের যুব সমাজকে শাবাবে মক্কার মতো, শাবাবে মদিনার মতো যুব সমাজ বানিয়ে দিন, আমাদের শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যৎদেরকে আমরা যেন সালেহীন বানাই, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে মা আয়েশার মতো, মা খাদিজার মতো, মা উম্মে সালামার মতো বানিয়ে দিন, সবাইকে আল্লাহ পাক পর্দাশীল বানিয়ে দিন। آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.